হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আপনারা অনেকেই জেনে থাকবেন আজ কয়েকদিন যাবৎ বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার তফসির থেকে আলোচনা চলছে। বিগত কয়েকদিনে সূরাতুল ফাতিহা কয়েকটা নামে বিগত কয়েকদিনে সূরাতুল ফাতিহার কয়েকটা নামের অর্থ এবং সম্পর্কে আলোচনা হয়েছে। সূরাতুল ফাতিহার যে সমস্ত নাম আছে এর মধ্যে একটা নাম আসাসুল কুরআন। আসাসুল কুরআনের অর্থ হল কুরআনের ফাউন্ডেশন, কুরআনের ভিত্তি, কুরআনের বুনিয়াদ। এ সূরাকে এ নামে নামকরণের কারণ এ সূরার ভিতরে আল্লাহ তাআলা আলামিন পবিত্র কুরআনের 30 পারা কুরআনের সমস্ত মূল কথা বলে দিয়েছেন। কোন বিল্ডিং এর ফাউন্ডেশন যেমন ভাবে পূর্ণ বিল্ডিং এর মূল হয়ে থাকে, তেমনি ভাবে সূরাতুল ফাতিহায় সমস্ত কুরআনের মূল কথা বলে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এ সূরাকে আসাসুল কুরআন নামে, কুরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছেন। আমাদের বুঝার ব্যাপার কুরআনের সমস্ত মূল কথা এই সূরার ভিতরে কিভাবে বলে দেওয়া হবে। পবিত্র কুরআনের প্রায় 6,500 আয়াতের মধ্যে 500 আয়াতে আল্লাহ বিধিবিধান দিয়েছেন, আইন কানুন নিয়ম নীতি, করণীয় বর্জনীয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ এর নীতিমালা বর্ণনা করেছেন। প্রায় 6,500 আয়াতের মধ্যে বিধিবিধান আছে 500 আয়াত, আর বাকি 6,500 আয়াতে আছে ওয়াজ নসিহত। সামনের কথাগুলি বোঝার জন্য আমাদের এখান থেকেই মনে রাখা দরকার যে কুরআনের মূল দুইটা আলোচ্য বিষয়, একটা হল বিধান আর একটা হল নসিহত। বিধান কাকে বলে আর নসিহত কাকে বলে? বিধান হল হালাল হারামের নাম, কোন কাজ হালাল কোন কাজ হারাম, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, কোন কাজ করলে সওয়াব হবে কোন কাজ করলে গুনাহ হবে, এর বিবরণের নাম বিধান। আর নসিহত হল আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে, এর বিবরণের নাম হল নসিহত। বিধান হল কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে তার বিবরণের নাম, আর নসিহত হল বিধান পালন করার পুরস্কার কি আর বিধান লঙ্ঘন করার শাস্তি কি এর বিবরণের নাম নসিহত। যেমন একটা উদাহরণ বুঝেন, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এক আয়াতে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য ফরজ করা হইল। এই আয়াতে নসিহত করা হইল না, বিধান দেওয়া হইল, বিধান দেওয়া হইল নামাজ পড়া ফরজ, এটা পড়তে হবে। এই আয়াতের বিষয়বস্তু নসিহত না বিধান? বিধান। কিন্তু অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসা আদুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতকে জাহান্নামীদের জিজ্ঞাসা করবে তোমরা কোন কারণে জাহান্নামী হলো, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজিদের দলভুক্ত ছিলাম না, নামাজিদের দলভুক্ত না হওয়াটা আমাদের জাহান্নামী হওয়ার অন্যতম কারণ। এ আয়াতে আল্লাহ বলে দিলেন নামাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে হবে। এখানে কোন বিবরণ, বিধান না নসিহত? নসিহত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ বেহেশতের চাবি, নামাজিদেরকে যে নামাজ আদায় করল এই নামাজটাকেই প্রকালে বেহেশতের চাবি হিসাবে দেওয়া হবে। এটা কি বিধান না নসিহত? কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে এর বিবরণের নাম হইল বিধান, আর বিধান পালন করার পুরস্কার কি আর লঙ্ঘন করার শাস্তি কি এর বিবরণের নাম হইল ওয়াজ, নসিহত, উপদেশ। সমস্ত কোরআনে প্রায় 6,500 আয়াতে আল্লাহ এই দুইটা বিষয়ে আলোচনা, এর বাইরে আর কোন আলোচনা নাই। এই দুইটা বিষয় আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করে। তাহলে সূরাতুল ফাতিহা তিসপারা কোরআনের কি হইল? ফাউন্ডেশন। এজন্য আল্লাহ তাকরাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন, তিসপারা কোরআনের ফাউন্ডেশন। তারপর আল্লাহ তিসপারা কোরআনে যত নসিহত করেছেন, কি পরিমাণ আয়াতে নসিহত আছে আর কি পরিমাণ আয়াতে বিধান আছে এটা আপনাদের মনে রাখার মতো হইল। মাত্র 500 আয়াতে আছে বিধান আর 6,000 আয়াতে আছে নসিহত। বিধানের আয়াত বেশি না নসিহতের আয়াত বেশি? নসিহতের আয়াত বেশি। সমস্ত কোরআনের 13 ভাগের 12 ভাগ নসিহত আর 1 ভাগ হল বিধান। এর কারণ কি? তার কারণ হল যে পরিমাণ বিধান দিলে বান্দা পালন করার ক্ষমতা রাখে আল্লাহ সেই পরিমাণ বিধান দিছে। এর বেশি বিধান দিলে বান্দা তা পালন করার ক্ষমতা রাখে না। এজন্য আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বান্দার সাধ্যের বাইরে কোনো বিধান দেন না, যে বিধান পালন করার সাধ্য আছে তার সেই বিধান দেন, যে বিধান পালন করার সাধ্য নাই সেই বিধান দেন না। উদাহরণস্বরূপ ধরুন আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কোন না কোন নিয়ামত অনবরত কন্টিনিউ ভোগ করতেছি কিনা? প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর কোন নিয়ামত বুক করতেছি। এর একটা উদাহরণ বাতাস, মুহূর্তে মুহূর্তে আল্লাহর বাতাস নাক দিয়ে টানতেছি আর ছাড়তেছি, ব্যবহার করতেছি, এর মাধ্যমে আমি জীবিত থাকতেছি। তাহলে বিবেক যদি নষ্ট না হইয়া থাকে, বিবেক যদি সুস্থ থাকে, তাহলে আমার বিবেক বলে প্রতি সেকেন্ডে একবার আলহামদুলিল্লাহ বলা দরকার। একটা শ্বাস টানলাম আলহামদুলিল্লাহ বলা দরকার, শ্বাস ছাড়লাম আলহামদুলিল্লাহ বলা দরকার। যার সৃষ্টি বাতাস টেনে আমি বেঁচে আসি তারে কি ধন্যবাদ দেওয়া পাওয়া উচিত নয়? যে কোন মানুষে আপনাকে সামান্য একটু উপকার করলে আপনি তাকে থ্যাংকু দিতে পারেন, আল্লাহর বাতাস সেকেন্ডে সেকেন্ডে পারতেছেন, আল্লাহ কি থ্যাংকু পাওয়ার যোগ্য নয়? আমরা কি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে একবার ধন্যবাদ দেই? দেই না। আল্লাহ ইচ্ছা করলে এই বিধান দিতে পারতেন, একবার নিঃশ্বাস টানলে আমার একবার আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর একবার নিঃশ্বাস টানলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর একবার নিঃশ্বাস টানলে আমার আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, এই বিধান আল্লাহ দিতে পারতেন। কিন্তু এইটুকু বিধান দিলে আমাদের জীবনযাত্রা অচল হয়ে যাবে, আমাদের সংসারে কোনো কাজকর্ম আর কথাবার্তা বলা সম্ভব হইত না। তাহলে এই বিধান পালনটা আমাদের সাধ্যের ভিতরে হইত না, বাইরে হইত। এই জন্য উচিত ছিল এমন বিধান দেওয়া, তারপর আল্লাহ দয়া করে এই বিধান আমাদেরকে না দিয়ে রেহাই দিয়েছে। এই জন্যই আল্লাহর ওলিগণ কামিল বুজুর্গগণের কাছে যারা নিজেকে হাঁটি আল্লাহর বান্দা বানাবার জন্য ট্রেনিং গ্রহণ করে, প্রশিক্ষণ গ্রহণ করে, তাদেরকে এক পর্যায়ে আল্লাহর ওলিগণ কামিল পীরগণ একটা ওজিফা দিয়ে থাকে। এই ওজিফাকে জিক্রে পাস আনফান বলা হয়। এর মর্ম হল আমি প্রতিটি নিঃশ্বাস টানার সময় ধ্যান করব আল্লাহ, আর ছাড়ার সময় ধ্যান করব হু। শ্বাস টানতে আমি নাক দিয়ে আল্লাহ বলি, শ্বাস ছাড়তে আমি নাকের দ্বারা হু বলি। এর দ্বারা চব্বিশ ঘন্টায় যত লক্ষ কোটিবার নিঃশ্বাস টানা হইল তত লক্ষ কোটিবার আল্লাহ জিকির করা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এই বিধানটা আমাদের উপর ফরজ করতে পারতেন, এবং ফরজ করলে সেটা অযৌক্তিক হইত না, যুক্তিসঙ্গত হইত, যুক্তিসঙ্গত হইত। তারপর আল্লাহ এমন করা বিধান দেননি কেন আমাদের? আমাদের অন্য কাজে ব্যাঘাত হবে, আমাদের উপর দয়া করেছেন, দয়া করে বিবেকসম্মত যুক্তিসম্মত বিধান দেওয়ার থেকে আমাদেরকে আল্লাহ রেহাই দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন পাঁচশত আয়াতে আমাদের জন্য কি পরিমাণ বিধান দিয়েছেন, যে পরিমাণ বিধান পালনের সাধ্য নাই, যে পরিমাণ বিধান পালনের সাধ্য আছে, যে পরিমাণ সাধ্য আছে সেই পরিমাণ বিধান দিয়েছেন পাঁচশত আয়াত। কিন্তু নসিহতের আয়াত এর চেয়ে বারো গুণ বেশি কেন? বিধানের আয়াত এক গুণ আর নসিহতের আয়াত বারো গুণ বেশি কেন? এর কারণ হল মানুষের স্বভাব এমন, এদেরকে আল্লাহর বিধান শুনাইয়া দিলেই বিধান পালন করতে চায়, আর জুরে আল্লাহর বিধান পালন করাইয়া দিলে সেটা আল্লাহর কাছে খুব হয় না। তাহলে বিধান পালনের ব্যবস্থাটা কি হবে? শোনাইয়া দিলে পালন করে না, আর জুরে পালন করাইয়া দিলে সেটা আল্লাহর কাছে খুব হয় না। এক ব্যক্তি রোজা রাখতে রাজি নয়, আপনি যদি তারে রাতের থেকে খানাফিনা জুরে বন্ধ করে দেন, সারাদিন খানাফিনার থেকে বারণ করে রাখেন, আর সন্ধ্যার সময় তারে খাইতে দেন, এই ব্যক্তি রোজাদারও সারাদিন খানাফিনা করল না, এই লোকটাও সারাদিন খানাফিনা করল। রোজাদার যেমন খানাফিনা না করে আল্লাহর কাছে সব পাবে, এই লোকটাও খানাফিনা না করে আল্লাহর কাছে সব পাবে। কেন এই লোকটা ভাবে না কেন? এটা নিজের ইচ্ছায় করে নাই, এটা জুড়ে করছে বাধ্যতামূলক। এইভাবে জুড়ে যদি কাউকে আপনি আল্লাহর বিধান পালন করাইয়া দেন, এর দ্বারা সে আল্লাহর কাছে কোন পুরস্কার পাবে? তখন তো উভয় সংকট, বিধান শোনাইয়া দিলে নিজের ইচ্ছায় পালন করে না, আর জুরে পালন করাই দিলে সেটা আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং মানুষ আল্লাহর বিধান পালনের ব্যবস্থা কি, এর বিকল্প ব্যবস্থা হিসাবে আল্লাহ 6000 আয়াতে শুধু নসিহত করেছেন, বিধান পালন করলে জান্নাতে যাবে, লঙ্ঘন করলে জাহান্নামে যাবে। তখন জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় মানুষ নিজের আগ্রহের সাথে আল্লাহর বিধান পালন করে। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, ওয়াজ নসিহত করাও ফরজ, ওয়াজ নসিহত শোনাও ফরজ, ওয়াজ করাও ফরজ, শোনাও ফরজ। কেন? আল্লাহর বিধান পালন করা ফরজ, আর বিধান পালনের বিকল্প কোন পথ নাই ওয়াজ নসিহত। ওয়াজ নসিহত যার অন্তরে ঢুকে একমাত্র সেই ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে পারে, ওয়াজ নসিহত যার অন্তরে ঢুকে না সে আল্লাহর বিধান পালন করতে পারে না। এই জন্য ওয়াজ নসিহত করা ও ফরজ, শোনা ও ফরজ। তবে ওয়াজ করা ফরজে কেফায়া, একজন আলেম ওয়াজ করলে অন্য আলেমের পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু ওয়াজ শোনা ফরজে কেফায়া নয়, ওয়াজ শোনা ফরজে আইন। একজনে ওয়াজ শুনলে যে ওয়াজ শুনল না তার অন্তরে আল্লাহ ভয় ঢুকবে না, বলে ওয়াজ শোনাটা একজনে শুনলে অন্যজনের আদায় হয়ে যায় না, সবাইকে শুনতে হবে। এই জন্য একজন ওয়াজ করে আর সবাই মনোযোগ দিয়ে শুনে, এই হল কারণ। একজন ওয়াজ করলে অন্য আলেমের পক্ষ থেকে আদায় হয়, একজন ওয়াজ শুনলে অন্যদের পক্ষ থেকে আদায় হয় না। এই জন্য পুরুষের জন্য যেমন ওয়াজ শোনা ফরজ, মেয়ে লোকের জন্য ওয়াজ শোনা ফরজ। আমি লক্ষ্য করেছি আজকের এই ওয়াজ মাহফিলে, তফসির মাহফিলে কিছু মা বোনও এসেছেন ওয়াজ শোনার জন্য। তাই আমি এই কথা প্রসঙ্গে আমার মূল আলোচনা থেকে একটু দূরে গিয়ে মা বোনদের সম্পর্কে দুটি কথা বলতে চাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মেয়ে লোকেরা চারটা কাজ করবে আল্লাহ তার জন্য জান্নাতের সবগুলি দরজা খুলে দেবেন। যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া মেয়ে লোক জান্নাতে প্রবেশ করতে পারে। কতটা কাজ করলে? চারটা কাজ। রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহ, নারীরা যদি পাঁচ বেলার নামাজটা ঠিক মতে পড়ে, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজাটা যদি ঠিক মতে রাখে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর বাধ্য হইয়া যদি জীবনযাপন করে, আহসানা তারজাহা, আর নিজের সতীত্ব যদি রক্ষা করে জীবন বর। কটা কাজ? পাঁচ বেলার নামাজ, রমজানের রোজা, স্বামীর বাধ্যতা, আর সতীত্ব রক্ষা। এই চার কাজ যে নারী করবে, আল্লাহর রাসূল বলেন সেই নারীর জন্য পরকালে আল্লাহ বেহেশতের সবগুলি দরজা খুলে দেবেন। যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে নারী বেহেশতে প্রবেশ করতে পারে। পক্ষান্তরে ভিন্ন হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের সতীত্ব নষ্ট হয় দেহায়া চাল চলনের কারণে, লজ্জাহীন চাল চলনের কারণে নারীদের সতীত্ব নষ্ট হয়। লজ্জাহীন চাল চলনের উদাহরণ দিয়া এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এক শ্রেণীর নারীর আগমন হবে দুনিয়াতে, আমি থাকা অবস্থায় এমন নারী দুনিয়াতে আসে নাই, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর এক শ্রেণীর নারী দুনিয়াতে আসবে, এদের অবস্থা এমন হবে যে এরা বেপর্দা অবস্থায় পথেঘাটে ঘোরাফেরা করবে এবং এমন পোশাক পরে ঘোরাফেরা করবে যেই পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। এই সমস্ত নারীরা জান্নাতে যাবে, দূরের কথা এরা জান্নাতে সুগন্ধও পাবে না। কাজেই নারীদের সতীত্ব রক্ষা করলে যে জান্নাতের সবগুলি দরজা খোলা থাকবে, সতীত্ব রক্ষার ব্যবস্থাটা কি তাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বেহায়া চাল চলন যে নারী বন্ধ রাখে ওই নারীর সতীত্ব রক্ষা হয়, যে নারী বেহায়া চাল চলন বন্ধ রাখে না ওই নারীর সতীত্ব রক্ষা হয়। অন্য হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী শরীয়তের বিধান মতে স্বামীর ঘর করবে এই নারী পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া শত্রুর মোকাবেলায় লড়াই করলে যেই সোয়াব পায়, নারী শুধু স্বামীর গড় করার কারণে সেই সোয়াব পায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পায় গাদির সোয়াব, কোন নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাদির সোয়াব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়া মারা গেলে পায় শহীদের সোয়াব, কোন নারী সন্তান প্রসবের সময় মারা গেলে অপায় শহীদের সোয়াব। তাহলে দেখা গেল পুরুষ জেহাদের সোয়াব পায়, নারীও জেহাদের সোয়াব পায়, পুরুষ গাজীর সোয়াব পায়, নারীও গাজীর সোয়াব পায়, পুরুষ শহীদের সোয়াব পায়, নারীও শহীদের সোয়াব পায়, একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজের দ্বারা। নারীকে আল্লাহ আলাদা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, কাজ আলাদা দিয়েছেন, কিন্তু পুরস্কার দিয়েছেন পুরুষের সমান। এই জন্য একজন নারী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন মদিনা শরীফের মসজিদের নামাজের জমাতে শরীক হইলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটা কি আমার হাসিল করার দরকার নাই? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সওয়াবটাই তুমি ঘরে একা একা নামাজ পড়লে পাবে। পুরুষ মসজিদের জমাতে গিয়া নামাজ পড়লে যেই সওয়াব, নারী ঘরে একা একা নামাজ পড়লে সেই সওয়াব। কাজেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নারীদেরকে অনেক অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু আজকাল অনেক রুচি বিকৃত মানুষের দুকায় পড়ে নারীরা পুরুষের সমান কাজ করে, সমান পুরস্কার চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অনেক অল্প কাজের দ্বারা পুরুষের সমান পুরস্কারের ঘোষণা দিয়েছে। বুঝে থাকলে বলুন, পুরুষের সমান কাজ করে সমান পুরস্কার পাইলে বেশি সুবিধা হইল, না অল্প কাজ করে পুরুষের সমান পুরস্কার পাইলে বেশি সুবিধা পাইল? আল্লাহ সুবিধা বেশি দিলেন, তারা সেই আল্লাহর দেওয়া সুবিধা গ্রহণ করতে চায় না। নারীও যুদ্ধের মাঠে পুরুষের সাথে অংশগ্রহণ করতে চায়, নারীও যুদ্ধের মাঠে পুরুষের সাথে মরণ বরণের মাধ্যমে শহীদের সোয়াব চায়, নারীও পুরুষের সাথে মসজিদের নামাজে জমাতে উপস্থিত হয়ে সেই সমান সোয়াব পায়, অথচ পাইতে চায়। অথচ আল্লাহ রাসূল বলেন, পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে যেই সোয়াব পাবে, নারী ঘরে একা একা নামাজ পড়েই সেই সোয়াব পাবে। বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী বেলায় পুরুষদেরকে যে সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন, নারীদেরকেও সেইগুলি দিয়েছেন, না অনেক কম, কিন্তু পুরস্কারের বেলায় কম না সমান সমান। এইখানেই নারী লাভবান, দায়িত্ব পালন করবে কম, কিন্তু পুরস্কার পাবে সমান। কাজ শোনা যেহেতু পুরুষের জন্য অফরজ, নারীদের জন্য অফরজ, এই কারণে কাজ শোনার জন্য যেমন ভাবে পুরুষরা মসজিদে আসতে পারে, কাজ শোনার জন্য নারীরাও মসজিদে আসতে পারে। অ্যাক্সিডেন্টলি কোনদিন কোন পুরুষ গড়ে কোন জরুরি কাজ থাকলে যেমন মসজিদে না গিয়া ঘরেও নামাজ পড়ে নিতে পারে রেগুলার, না অবস্থা কোনদিন, ঠিক তেমনি ভাবে কোন নারী যদি ওয়াসনার জন্য কোনদিন মসজিদে যায়, সেই দিনকার নামাজটা মসজিদেও পড়ে নিতে পারে রেগুলার, না অবস্থা একদিন। এই পুরুষের বেলায় যেই কথা, নারীর বেলায় সেই কথা। পুরুষ যেমন কোন কারণবশত হঠাৎ কোনদিন ঘরে নামাজ পড়ে নিতে পারে কিন্তু সক্ষম হবে, ঠিক তেমনি ভাবে নারীও কোনদিন দরকার বশত কোনদিন মসজিদে নামাজ পড়ে নিতে পারে, কিন্তু পুরুষ যেমন ভাবে মসজিদে পড়লে যেই সব ঘরে পড়লে সেই সব পাবে না, তেমনি ভাবে নারী ঘরে পড়লে যেই সব মসজিদে পড়লে সেই সব পাবে না। প্রসঙ্গ ক্রমে যেহেতু আসলো, এই জন্য নারীদের সম্পর্কে আমার মা বোনদের সম্পর্কে দুই একটা কথা বললাম। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। ত্রিশ পারা কোরআনের ছয় হাজার আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার একটু মনে থাকলে মনোযোগ দিয়ে বলবেন, ছয় হাজার আয়াতে বিধান দিয়েছেন না নসিহত করেছেন? এই ছয় হাজার আয়াতের কিছু নসিহত তিন প্রকার। আল্লাহ তিনটা পদ্ধতিতে 6000 আয়াতে দুনিয়ার মানুষকে নসিহত করেছেন, তিন পদ্ধতির নসিহত সূরায়ে ফাতিহার ভিতরে করেছেন। বুঝে থাকলে এবার বলেন, সূরায়ে ফাতিহা কোরআনের কি হইল? কোরআনের ফাউন্ডেশন হইল। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি যে তিসরা কোরআন আল্লাহ রব্বুল আলামিন তিন প্রকার নসিহত, তিন পদ্ধতির নসিহত কোন কোন পদ্ধতির করেছেন, ওইটা বোঝার পরে আবার যাচাই করে দেখার চেষ্টা করব তিন পদ্ধতির নসিহত সূরায়ে ফাতিহার ভিতরে আছে কি নাই। আগে তিসরা কোরআনে আল্লাহ রব্বুল আলামিন তিন পদ্ধতির নসিহত কোন কোন পদ্ধতির করেছেন সেটা আগে বোঝার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন তিসরা কোরআনে যে তিনটা পদ্ধতির নসিহত করেছেন, এই তিনটা পদ্ধতি হল, একটা পদ্ধতির নাম তজকির বি আলা ইল্লাহ, আর একটা পদ্ধতির নাম তজকির বি আইয়ামিল্লাহ, আর একটা পদ্ধতির নাম তজকির বি মা বাদাল মউত। এর বাংলা হল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া নসিহত, দুই নম্বরটা হল অতীতের ইতিহাসের বিবরণ দিয়া নসিহত, তিন নম্বরটা হল পরকালের বিবরণ দিয়া নসিহত। আপনারা ইচ্ছা করলে মুখস্থ করে নিতে পারেন, ত্রিশ পারা কোরআনের 6000 আয়াত আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন কতভাবে। প্রথমটার নাম আল্লাহর কুদরতের বিবরণ, দ্বিতীয়টার নাম অতীতের ইতিহাসের বিবরণ, তৃতীয়টার নাম পরকালের বিবরণ। 6000 আয়াতে যেভাবে এই তিন বিবরণের দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন, সূরাতুল ফাতিহার মাত্র 7 আয়াতের ভিতরেও এই তিন বিবরণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। এবার বলেন, বুঝে থাকলে সূরা ফাতিহা তিসপারা কোরআন কি হইল? ফাউন্ডেশন। তার আমরা উদাহরণগুলি বোঝার চেষ্টা করি। 6000 আয়াতে যদি তিন প্রকার নসিহত হয়, এক এক প্রকারের নসিহতে গড়ে কত আয়াত হবে? 2000। প্রায় 2000 আয়াতে কুদরতের বিবরণ আছে, আরো 2000 আয়াতে ইতিহাসের বিবরণ আছে, আরো 2000 আয়াতে প্রকালের বিবরণ আছে। তিন প্রকারের নসিহত বাদ দিয়া শুধু এক প্রকারের নসিহত যদি শুনতে চান, আল্লাহ সমস্ত কোরআনে যে যা বলেছেন সবগুলি যদি শুনতে চান, 2000 আয়াতের নসিহত বুঝা তো দূরের কথা, সারা রাত্রে তেলাওয়াত করে অভ্যাস করা যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবগুলিকে সূরাতুল ফাতিহার ভিতরে অতি সংক্ষেপে উল্লেখ করে দিয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিসরা কোরআনের ভিতরে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে যে সমস্ত নসিহত করেছেন একটু বলবেন দয়া করে, কত আয়াতে কুদরতের বিবরণের নসিহত? কত আয়াতে? 2000। এর মধ্যে এক দুইটা আয়াত শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, ওয়াল কামারা কদ্দারনাহু মানাযিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে চিনার জন্য একটা নিদর্শন হল আকাশের সূর্য। কিসের জন্য? আল্লাহকে চিনার জন্য একটা নিদর্শন হল আকাশের সূর্য। কিভাবে নিদর্শন? আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নির্ধারিত পথে চলে, গন্তব্যস্থলের দিকে চলে। সূর্য তার একটা টার্গেট আছে, টার্গেট ঠিক করে চলে, যে কারণে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। কোনদিন কি পশ্চিম আকাশে উদয় হয়? কোনদিন কি পূর্ব আকাশে অস্ত যায়? উদয়স্ত কি উত্তর দক্ষিণে হয় না? একই নিয়মে প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায় এই সূর্যটা। তার কোন কন্ট্রোলার না থাকার কারণে, কন্ট্রোলার থাকার কারণে আল্লাহ বুঝাতে চান সেই কন্ট্রোলারই হলেন আল্লাহ। আজ এই সূর্য দেখলেও তোমরা আল্লাহকে চিনতে পারো, সূর্যের মধ্যে গবেষণা করলেও তোমরা আল্লাহকে চিনতে পারো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম, সূর্য চলে সূর্যের টার্গেট পথে, চন্দ্র চলে চন্দ্রের টার্গেট পথে, তারপরেও সূর্যের অবস্থায় আর চন্দ্রের অবস্থায় বিভিন্ন ব্যবধান আছে। এর মধ্যে একটা ব্যবধান হল সূর্য সদা সর্বদা গোলাকার থাকে, চন্দ্র উদয় হয় সময় কাশি চিনারা তারা কাশি ঘাস কাটার কাশির মতো থাকে, আস্তে আস্তে আস্তে আস্তে বড় হয়ে সূর্যের মতো গোলাকার হয়, আবার আস্তে আস্তে আস্তে আস্তে কয় হয়ে কাঁচির মতো হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওগো আল্লাহর রাসূল, সূর্য সর্বদা একই আকৃতিতে থাকে এবং তার টার্গেট নিয়ে উদয়স্ত যায়, চন্দ্র যদিও তার টার্গেট নিয়ে উদয়স্ত যায় কিন্তু বাড়ে কমে কেন? সূর্য তো কোনো সময় বাড়ে না কমে না, চন্দ্র বাড়ে কমে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাবে আয়াত নাযিল করে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে চন্দ্র কেন বাড়ে কমে এই প্রশ্ন করে, আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন চন্দ্রও যদি সূর্যের মতো বাড়ত না কমত না সদা একই আকৃতিতে থাকত, তাহলে চন্দ্রটা সারা দুনিয়ার মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার হতে পারত না, চন্দ্রকে আমি সারা বিশ্ববাসীর জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি, এই ক্যালেন্ডারের দায়িত্ব পালন করে তারা কমার মাধ্যম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাস শামসা সিরাজা, তোমরা গবেষণার মন নিয়ে আকাশে তাকাও, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টি কেমন ভাবে করেছে, তারপর এই সর্বনিম্নতম আসমানের নিচের মহাশূন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে তাদের বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন। সূর্য হল বিশ্ববাসীর জন্য বাতি, যে দেশে উদয় হয় সেই দেশে আর রাত্রি থাকে না, বর্তমান বাংলাদেশে সূর্য উদয় হয়েছে সেখানে আর রাত্রি নাই, বর্তমান আমেরিকার থেকে সূর্য অস্ত গিয়েছে এখানে রাত্রি চলে এসেছে, এক দেশে উদয় হয় সেই দেশে রাত্রি থাকে না, আরেক দেশে অস্ত যায় সেই দেশে রাত্রি চলে আসে, এই ডিসিপ্লিনটা করল কে? কেউ করে নাই, বিবেক কি বলে কেউ করে নাই, কেউ করেছে? আল্লাহ বলেন এই ডিসিপ্লিনটা যিনি করেছেন তিনি আল্লাহ, এটা চিন্তা করলেই তুমি আল্লাহর পরিচয় পাবে। তারপরে বলেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আতা কাল উরজুনিল কদীম, পৃথিবী বেষ্টনকারী একই মহাশূন্যে সূর্য সাতার কাটে চন্দ্র সাতার কাটে, সাতার কাটে বললেন কেন? কোন মানুষ যেমন পানিতে নেমে যখন সাতার কাটে তখন তার কোন কুটির সাথে তার শরীর ঠেক লাগানো থাকে না, বাসমান অবস্থায় থাকে, পানির মধ্যে কোনো কিছু দাঁড়াই কোনো কিছুতে দাঁড়াইয়া সাঁতার কাটা যায় না, বাসমান অবস্থায় সাঁতার কাটা হয়, ঠিক তেমনি ভাবে চন্দ্র সূর্য বাতাসের মধ্যে বাসমান অবস্থায় আছে, কোন কুটির মাথায় বাধা নাই, সাঁতার কাটা মানুষ যেমন পানির মধ্যে বাসমান অবস্থায় থাকে তেমনি ভাবে চন্দ্র সূর্য শূন্য স্থানে কেমন অবস্থায় আছে? ভাসমান অবস্থায়। আল্লাহ বুঝাতে চান এই সূর্যটা প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়া পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, চন্দ্রটা এই আকাশে এই সাঁতার কাটে, বাধা বাধা বন্ধন আছে না ভাসমান, ভাসমান অবস্থা। অবস্থায় সূর্যের সাথে যদি চন্দ্রের টক্কর লাগতো, চন্দ্রের সাথে যদি সূর্যের ঘর্ষণ লাগতো, লেগে যদি চন্দ্র অথবা সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয় পৃথিবীতে পড়ত, তোমাদের দশাটা কি হত? বিজ্ঞানীরা তো বলেন সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, আর পৃথিবীর থেকে 13,00,000 গুণ বড়। 13,00,000 পৃথিবী একত্র করলে যত বড় হইত সূর্যটা তত বড় আছে। 13,00,000 পৃথিবী একত্র করলে যত বড় হইত সূর্যটা বর্তমানেই তত বড় আছে। সুতরাং একেই মহাশূন্যে সাঁতার কাটার সময় চন্দ্র সূর্য টক্কর লেগে যদি 13,00,000 টুকরা হইত সূর্যটা, তবু তো একটা টুকরা সমান পৃথিবীটার সমান হইত, কি বলেন? একটা টুকরা হইত পৃথিবীটার সমান চন্দ্রের সাথে টক্কর লেগে সূর্য 13,00,000 টুকরা হইয়া পৃথিবীর সমান একটা টুকরা হইয়া সেই টুকরাটা যদি পৃথিবীর উপর ভরত, বলো পৃথিবীর মানুষেরা তোমাদের দশাটা কি হইত? এই অ্যাক্সিডেন্ট থেকে তোমাদেরকে রক্ষা করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার বিবেককে জিজ্ঞেস করো অ্যাক্সিডেন্টটা ঘটে না কেন, টক্করটা লাগে না কেন, সূর্য চূর্ণ বিচূর্ণ হইয়া তোমাদের মাথায় পড়ে না কেন? একজন কন্ট্রোলার আছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কন্ট্রোলার হলাম আমি। এই সমস্ত আয়াতে আল্লাহ আমাদেরকে কোন পদ্ধতিতে নসিহত করলেন? কুদরতের বিবরণ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরতি ব্যবস্থায় আমরা বেঁচে আছি, আল্লাহর কুদরতি ব্যবস্থায় এই পৃথিবীতে আমরা জীবনযাপন করতে পারতেছি, আল্লাহর কুদরতি ব্যবস্থায় চন্দ্র সূর্য উদয়স্ত যায়, আল্লাহর কুদরতি ব্যবস্থায় মহাশূন্যে চন্দ্র সূর্য সাঁতার কাটে, একটার সাথে আরেকটার টক্কর লাগে না, ঘট ঘর্ষণ লাগে না, ভেঙ্গে চুরমার হয়ে আমাদের মাথার উপর পড়ে যায় না, কোন কন্ট্রোলার না থাকার কারণে, না থাকার কারণে। বিবেক কি বলে? আল্লাহ বুঝাতে চান সেই কন্ট্রোলার হইলেন আল্লাহ, সেই কন্ট্রোলার হইলেন আল্লাহ। কথাগুলি বুঝে থাকলে বলুন, এই আয়াতগুলিতে আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন, নসিহত করেছেন, কত নম্বর পদ্ধতিতে? এক নম্বর পদ্ধতিতে নসিহত করেছেন। আল্লাহকে চিনো এইভাবে, সূর্যের মধ্যে চিন্তা করে আল্লাহকে চিনো, চন্দ্রের মধ্যে চিন্তা করে আল্লাহকে চিনো। এই জন্য যে সমস্ত নাস্তিকেরা আল্লাহ আছেন বিশ্বাস করে না, এই সমস্ত নাস্তিকেরা এক সময় হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে চ্যালেঞ্জ করল, আল্লাহ আছেন এই কথাটা বিবেক সম্মতভাবে আমাদেরকে বুঝাইয়া দিতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, দিন তারিখ ধার্য হল, স্থান ধার্য হল, যথাসময়ে যথাস্থানে নাস্তিকেরা উপস্থিত হয়ে গেল, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুপস্থিত রইলেন, তারা বসে গল্প গুজব করতেছিল, এই মোল্লা প্রমাণ করতে পারবে না আল্লাহ যে আছে, এই জন্য মোল্লা তারিখ দিয়ে আসে নাই, এমত অবস্থায় টাইম লস করে শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সেখানে উপস্থিত হইল। নাস্তিকেরা জিজ্ঞাসা করল, আলোচনা পরে হবে, আগে বলো তো আসতে দেরি হইল কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আসার পথে বিশাল একটা নদী ছিল, যেই নদী পার হওয়ার কোন ব্যবস্থা নাই, জাহাজ নাই, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, পুল তো নাই, এই কারণে আমার আসতে দেরি হইল। তারা জিজ্ঞাসা করলো, তাহলে সেই নদী তুমি পার হলে কিভাবে? তিনি বলেন, আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ানোর পর একটা গাছ নিজে নিজেই চিরে তক্তা হয়ে গেল, তক্তাগুলি একটার সাথে আর একটা জোড়া লেগে নৌকা হয়ে গেল, নৌকাটা আমি যে পারে দাঁড়িয়েছিলাম সেই পারে এসে ভিড়ল, আমি নৌকাতে আরোহণ করলাম, তখন নৌকা আমাকে অপার থেকে এপারে নিয়ে এল। নাস্তিকেরা বলে, হে আবু হানিফা, এতদিন পর্যন্ত আমরা মনে করতাম তোমার কিছু না কিছু আক্কেল বুদ্ধি আছে, আজকের কথাই বললাম তোমার মতো ব্যাককল জগতে আর কেউ নাই। আবু হানিফা জিজ্ঞেস করবেন কেন? তারা বলে, দুনিয়ার কোন গাছ কি করা তিসারা নিজে নিজে তত্তা হয়, দুনিয়ার কোন তক্তা কি মিস্ত্রি ছাড়া নিজে নিজে নৌকা হয়, দুনিয়ার কোন নৌকা কি মাঝি ছাড়া নদীর এপার থেকে সেপার যায়। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কারনা মুমকিন কিস্তি লক্ষণ খুব বহুত কায়দে মুজিদ খলকে আয়াত দরওয়াজুদ, একটা গাছ যদি পাতি ছাড়া তক্তা হতে পারে না, কতগুলি তক্তা যদি মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না, একটা নৌকা যদি মাঝি ছাড়া নদীর এপার থেকে সেপার যেতে পারে না, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সূর্যটা মহাশূন্যে সাঁতার কাটে, তোমার মাথার উপর দিয়ে কিভাবে যেতে পারে? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা শূন্য স্থানের উপর দিয়া তোমার মাথার উপর দিয়া কিভাবে যেতে পারে চালক ছাড়া? আবু হানিফার জবাবটা বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ তাকব্বুল আলমিন সুরা ইয়াসিনের আয়াতগুলিতে এই কথাটাই বুঝে গেল। যদি কোন কন্ট্রোলার না থাকত, যদি কোন চালক না থাকত, সূর্য তার গতিপথে চলতে পারত না, চন্দ্র তার গতিপথে চলতে পারত না, গ্রহ নক্ষত্র তার গতিপথে চলতে পারত না, এমনকি কোন একটা মানুষ কয়েক সেকেন্ড বাঁচতে পারত না যদি আল্লাহ রাব্বুল আলামিন না থাকতেন। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন, কেন আল্লাহকে চিনতে পারলেই আমরা আল্লাহর বিধান পালন করতে প্রস্তুত থাকব। আল্লাহকে না চিনলে আল্লাহর বিধান পালন করতে মন চাইবে না, চিনলে চন্দ্র সূর্যের আলোচনার মাধ্যমে আল্লাহ আরো একটা তথ্য বুঝাইছেন, সেটা হল সূর্য তাহলে আল্লাহর হুকুম মেনে চলছে কিনা না লঙ্ঘন করে চলছে। সূর্য প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হুকুম মেনে চলছে। বলুন তো কতদিন যাব ৭ হাজার ২৫ বছর কোনদিনও তো আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করছে? এক সেকেন্ডের জন্য যদি সূর্য আল্লাহর হুকুম লঙ্ঘন করে সাঁতার কাটে না আপনাদের মাথার উপর পড়ে যায়, তখন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজ সূর্য যে কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে চলেছে, কন্টিনিউ না ভাগে থাকে, কন্টিনিউ এত দীর্ঘদিন পর্যন্ত একটা না আল্লাহর বিধান পালন করল, কিন্তু এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না সূর্য, এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আল্লাহ বুঝাতে চান মানুষেরা চিন্তা কর, এত বড় বিশাল সূর্য কোটি কোটি বছর পর্যন্ত অনবরত আমার বিধান পালন করে চলেছে, অথচ তাকে এক সেকেন্ডের জন্য আমি জান্নাত দেব না। তোমরা মাত্র 50 বছর যদি আমার বিধান পালন করতে পারো, মাত্র 70 বছর যদি আমার বিধান পালন করতে পারো, মাত্র 90 বছর যদি আমার বিধান পালন করতে পারো, তোমাদেরকে চিরকালের জন্য জান্নাত দিয়ে দেব। আল্লাহ এই কথাটা বুঝতে চান সূর্যের মাধ্যমে নসিহত করে। সূর্যের অবতারণা করে আল্লাহ কি নসিহত করলেন আমাদেরকে, যে সূর্য কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহর বিধান পালন করল কিন্তু এক সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারল না, আমি যদি 90 বছর আল্লাহর বিধান পালন করতে পারি চিরকালের জন্য আমি জান্নাতে যেতে পারি। তাহলে সূর্য আল্লাহর বিধান পালন করার মূল্য বেশি, আমি আল্লাহর বিধান পালন করার মূল্য বেশি, আমি আল্লাহর বিধান পালন করার মূল্য বেশি, এই নসিহতটা আল্লাহ দুনিয়ার মানুষকে করলেন কোন পদ্ধতিতে? আল্লাহর কুদরতের বিবরণ দেওয়ার পদ্ধতিতে। প্রথম পদ্ধতিতে সূর্যের আলোচনা করে, চন্দ্রের আলোচনা করে, গ্রহ নক্ষত্রের আলোচনা করে আল্লাহ তাকব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। এটার নাম তজকির বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে নসিহত। নসিহতের দ্বিতীয় পদ্ধতির নাম তজকির বি আইয়াম ইল্লাহ, অতীতের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে নসিহত। কত আয়াতে? আরো 2000 আয়াত। সেই 2000 আয়াত থেকে মাত্র 1-2টা আয়াতের কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা 26 বার বলেছে। মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা একই ঘটনা বারবার কতবার বলেছেন? 26 বার। একটা ঘটনা 26 বার কেন? একই কোরআনে একটা ঘটনা 26 বার কেন? অথচ হযরত মূসা আলাইহিস সালাম মুসলমানদের নবী ছিলেন না, আমাদের নবী ছিলেন না, হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন ইহুদিদের নবী, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী, মুসা আলাইহিস সালাম ছিলেন ইসরাইলি গোষ্ঠীর মানুষের নবী। সেই ইসরাইলি গোষ্ঠীর মানুষের নবীর ঘটনা মুসলমানদের কোরআনে আল্লাহ 26 বার বললেন কেন? কারণ হল এই ঘটনার মধ্যে মুসলমানদের জন্য বিরাট বড় নসিহত রয়েছে। এই ঘটনায় দেখা যায় ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তার দেশের শাসন ক্ষমতা দান করেছিলেন, একাধারে 400 বৎসর পর্যন্ত ফেরাউন গদিতে বসে দেশ শাসন করেছিল। ফেরাউন কতদিনের শাসনকর্তা ছিল? 400 বৎসর। এই 400 বৎসরের ভিতরে ফেরাউনের কোনদিন কোন অসুখ বেসুখ হয় নাই, কোনদিন কোন রোগ শুরু হয় নাই, সামান্য মাথা ব্যথাও না, সর্দিও না। বলেন ফেরাউন 400 বৎসর পর্যন্ত দেশ শাসন করেছিল অসুস্থ অবস্থায়, না সুস্থ অবস্থায়? সুস্থ অবস্থায়। পৃথিবীর কোন ইতিহাসে এত দীর্ঘমেয়াদী শাসনকর্তার বিবরণ জীবন ইতিহাস পাওয়া যায় না। ফেরাউন যত দীর্ঘদিন পর্যন্ত শাসনকর্তা ছিল, এত লম্বা মেয়াদী শাসনকর্তার আর কোন ইতিহাস পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় না। তাহলে ফেরাউন অন্যান্য শাসনকর্তারা দীর্ঘমেয়াদী শাসনকর্তা, না ফেরাউন দীর্ঘমেয়াদী শাসনকর্তা? ফেরাউন দীর্ঘমেয়াদী শাসনকর্তা। এমনকি এক পর্যায়ে ফেরাউনের স্বাদ হইল যে আমি শুধু মহারাজ নই, আমি মানুষের খুদাও। দেশবাসীর কাছে দাবি করে বসল যে আমি শুধু তোমাদের রাজা নই, আমি তোমাদের খুদাও। ওরা দেশবাসী এক ব্যক্তি মেনে নিল, যাহাবানা মহারাজ ঠিক আছে, আপনি আমাদের রাজা হও, আপনি আমাদের খুদা হও। তখন আসমান জমিনের মালিক খুদা সিদ্ধান্ত নিলেন, তোমাকে খুদা আমি চিনাই দেব। খুদা কাকে বলে? সে যেই খুদা দাবি করল, দেশের মানুষ খুদা মেনে নিল, আল্লাহ সিদ্ধান্ত নিলেন ফেরাউনকে খুদা চিনাবেন। খুদা কাকে বলে? মিশরের যে নদীর পানির দ্বারা কৃষকদের কৃষিকাজ চলত, সেই নদীর পানিকে আল্লাহ হুকুম করলেন শুকাইয়া যাও। আল্লাহর হুকুমে নদীর পানি শুকাইয়া গেল, সারা দেশের কৃষকেরা তাদের খুদার বাড়িতে এসে বীজ জমাইল। তাদের খুদার বাড়িতে কোন খুদা? সত্যিকারের খুদা না নির্বাচিত খুদা? নির্বাচিত খুদা এসে বলল, মহারাজ আপনাকে আপনি খুদা দাবি করলেন, আমরা তো কোনো আপত্তি করি নেই, আমরা তো আপনাকে খুদা মেনে নিলাম, কিন্তু আমাদের নদীর পানি যে শুকাইয়া গেল, আমাদের কৃষিকাজ বন্ধ হয়ে গেল, খুদা ছাড়া তো পানি দেওয়ার ক্ষমতা কারো নাই, আপনি আমাদের নদীতে পানি দেন, তাহলে না হলে আমাদের কৃষিকাজ চলবে না। ফেরাউন চিন্তা করে দেখল সেই ক্ষমতা তো আমার নাই, এখন যদি বলি যে সেই ক্ষমতা আমার নাই, তাহলে যারা ফুলের মালা গলায় দিয়ে আমাকে খুদার আসনে বসাইছিল তারাই জুতার মালা গলায় দিয়ে নামায় দিবে, না নামাবে না? এই মুহূর্তে যদি খুদা বলে তোমাদেরকে পানি দেওয়ার ক্ষমতা নাই আমার, যারা বসাইছি তারা বসানো রাখবে, নামায় দিবে? নামায় দিবে। এই জন্য তার আসন থেকে যেন মানুষ নামাবার চিন্তা করতে না পারে, দেশের মানুষকে দুঃখা দিয়া বলল, ঠিক আছে আমি তোমাদের নদী পানিতে ভরপুর করে দেব, তোমরা চলে যাও বাড়িতে। মানুষ সান্ত্বনা পাইয়া বাড়িতে চলে গেল। ফেরাউন চিন্তা করলো একটু সময়ের জন্য রেহাই পাওয়া গেল, স্থায়ী ভাবে একটু সময়ের জন্য রেহাই পাওয়া গেল, আর একদিন যদি আসে তাহলে রেহাই পাওয়া যাবে না। কাজে আবার মানুষ আমার কাছে পানির জন্য ফিরে আসার আগে আগেই পানি দেওয়ার মালিকের সাথে একটা কম্প্রোমাইজ করা দরকার। তাহলে বুঝতে গেল ফেরাউনেও আসল খুদা চিন্ত, নাকি বলেন? আসল খুদা চিন্ত, পানি দেওয়ার, বৃষ্টি দেওয়ার, নদীতে পানি ভরপুর করে দেওয়ার মতো মালিক যিনি তার সাথে একটা কম্প্রোমাইজ করা দরকার। তাই ফেরাউন নিজের সিংহাসন ছেড়ে জঙ্গলে গেল, জঙ্গলে গভীর জঙ্গলে গিয়া শেষ দায় করে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আসলে তো আমি খুদা নই, খুদা তো তুমি, আমি দুনিয়াতে আমার প্রজাগণের কাছে আমার বাহাদুরি দেখাবার জন্য খুদা দাবি করেছি, আসলে আমি খুদা নই, খুদা তুমি, কিন্তু এখন যদি তুমি দয়া করে পানি না দাও তাহলে মানুষে বুঝতে পারবে আমি যে খুদা নই। আল্লাহ মানুষকে এই কথাটা বুঝতে দিও না, পানিটা তুমি দেওয়া দাও, আর দেশের মানুষ বুঝুক আমি দিছি, দেখেন রাজনৈতিক বাটপাড়ি কারে কর, এগুলির নাম হল রাজনৈতিক বাটপাড়ি। গত তিন বছর আগে লন্ডনে এক ব্যক্তি আমাকে বলে হুজুর পলিটিক্যাল ডেফিনেশন গেলেন, পলিটিক্স এর ডেফিনেশন গেলেন। আমি বললাম আমি তো পলিটিক্যাল ভার্টি করি না, ডেফিনেশন দিয়ে কি করবো? মনে রাখেন কাজে লাগবে তাহলে বলো টিক্স এর উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, প্রথম পলিটিক্স। এই এই টিক্সটা করলকে দাঁড়াও মানে ফ্রেন্ড বর্তমান দুনিয়াতে সবখানে এই পলিটিক্স আছে না, অনেক ক্ষেত্রেই টিক্স আছে পলি নাই, সবখানে এই পলিটিক্স আছে অনেক ক্ষেত্রেই শুধু টিক্স আছে পলি নাই। এই কারণে এই চেষ্টা করলো টিক্স করলো পলি নাই, পলিটিক্স নয় এটা টিক্স। কদাকে বলে কদা পানিটা তুমি দিয়ে আলাও, মানুষে বুঝুক আমি দিয়েছি, মানুষের কাছে যেন আমার বাটপাড়ি ধরা না পড়ে। তবে তোমার খুদাই নিয়ে বাটপাড়িটা কেন করলাম সেই বিচারটা তুমি ইচ্ছা মতে করে নিও মরণের পর থেকে। এটাও বলল সে যাতে আল্লাহর কাছে ফেরাউনের সেই গুয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়। তারপরে সেজদার থেকে উঠে কবুল হইল কিনা সেটা তো তার কারণ নাই, মনে মনে টেনশন, আল্লাহর কাছে তো কম্প্রোমাইজ করলাম, আল্লাহর কাছে তো সারেন্ডার করলাম, কিন্তু আল্লাহ আমার কথা মঞ্জুর করল কিনা কে জানে, মনে মনে টেনশন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফিরিশতাকে বললেন ফিরিশতা যাও একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে ফেরাউনের কাছে গিয়ে একটা বিচার চাও। আল্লাহর হুকুমে জিবরিল ফিরিশতা মানুষের আকৃতি ধারণ করলেন, ফেরাউন পাহাড়ের চূড়ার থেকে নামার আগে ওই অচিনা লোকটা বলে মহারাজ আমাকে একটা বিচার করে দেন। ফেরাউনের মনে মনে টেনশন, আল্লাহ পানি দিবে কিনা দিয়ে কে জানে, এর ভিতরে একটা অচিনা মানুষ মানুষ বিচার চায়। রাগ হইয়া বলল এই এখানে জঙ্গলে বিচারের জায়গা নাকি, আমি যখন ইজলাসে বসি তখন যাবে বিচারের জন্য। ওইদিকে দূরে চাইয়া দেখে নদী পানিতে ভরপুর হয়ে গেছে। আমরা বলুন নদী পানি পানিতে ভরা দেখার পরে কি টেনশন থাকবে? যখন দেখলো নদী পানিতে ভরপুর হয়ে গেছে টেনশন দূর হয়ে গেছে। সাথে সাথে অচিনা লোকটাকে বলে বল তোর কি বিচার, বল তোর কি বিচার। লোকটা বলে মহারাজ বিচার আর কিছু নাই, একটা গুলামের বিচার। জিজ্ঞেস করে গুলাম কি করেছে, সে গুলাম হইল নিজেকে গুলাম বলে না, নিজেকেই মনিক বলে, মনিককে মনিক বলে না, এমন একটা গুলাম, এমন একটা গুলাম আছে যেই গুলাম নিজেকে মনিক বলে গুলাম বলে না, মনিককে মনিক স্বীকার করে না, এমন একটা গুলামের বিচার। এত বড় নিমক হারাম গুলাম, গুলাম হইল মনিক রে মনিক মানে না, নিজ রে মনিক কয়, এই গুলাম রে চুবাই আমার আসার আর কোনো বিচার নেই। লোকটা বলে বলে ধন্যবাদ মহারাজ, আপনার বিচারে আমার আত্মাটা জুড়াইল, দয়া করে রায়টা লিখে দেন, লিখে দেন বলে কাগজ কলম ধরে দিল ফেরাউনের সামনে। ফেরাউন কাগজ কলম হাতে নিয়ে নিজের হাতে লেখল যে এই গুলাম তার মনিককে মনিক মানে না, নিজেকে মনিক দাবি করে, এমন গুলামকে নদীর পানিতে চুবাই আমার আসার আর কোনো বিচার নাই, লিখে দস্তখত দিয়া দিয়া দিল। শেষ পর্যন্ত একদিন যখন ফেরাউন নদীর পানিতে চুবানি নাকানি চুবানি খাইতেছিল, চিৎকার দিয়া বলতেছিল আমি খুদা না আসমান জমিনের মালিক খুদা, আমি খুদা নই চন্দ্র সূর্য সৃষ্টিকর্তা খুদা, তখন জিবরিল সেই কাগজটা দেখে জিজ্ঞেস করে দেখ আগে কাগজটা কার লেখা, কাগজের দিকে তাকায় দেখে বলে এটা তো আমার হাতের লেখা। জিবরিল বলে আমি অচিনা মানুষ নই, আমি জিবরিল আল্লাহর হুকুমে তোর কাছ থেকে তোর রায় নিয়েছিলাম, তোর রায় মতে আজকের থেকে তোর বিচার শুরু হল। এই ঘটনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কেন বললেন, গদিওয়ালাদেরকে নসিহত করার জন্য। তোমার গদি 400 বছর থাকবে না, তার গদি 400 বছর ছিল তার দশা কি হয়েছে চিন্তা করো, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়ার সমস্ত গদিওয়ালারা ফেরাউনের মতো গদিওয়ালা হইতে পারবে না কোনোদিন। বুঝে থাকলে বলুন ফেরাউন কতদিনের গদিওয়ালা ছিল, অসুস্থ অবস্থায়, অসুস্থ জীবনে কোনদিন সর্দিও করেনি, জীবনে কোনদিন গায়ে জ্বর আসেনি, সামান্যতম অসুস্থতা আসেনি, এইরকম গদিওয়ালা দুনিয়াতে অতীতেও কখনো ছিল না, ভবিষ্যতেও কোনদিন হবে না। এত বড় কথাশালী দীর্ঘমেয়াদী গদিওয়ালা কেউ যদি একদিন এই পৃথিবী ছাড়তেই হইল, একদিন জাহান্নামের পথে যেতেই হইল। তাহলে তোমরা অল্পদিনের জন্য গদি পাইয়া যারা সেই খোড়ার বিরুদ্ধে বিদ্রোহ কর, তোমার তোমাদের পরিণতি কত ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখো। এই ঘটনার ভিতরে আল্লাহ দুনিয়ার মানুষকে কি করলেন? বিধান দিলেন, নসিহত করলেন। কোন সিস্টেমে? দ্বিতীয় পদ্ধতিতে নসিহত করলেন, অতীতের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে নসিহত। কথা বুঝলেন কিনা দেখুন, তিসপারা কুরআনের 6000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। কত পদ্ধতিতে? এর মধ্যে ফেরাউনের ঘটনার বিবরণ কত নম্বর পদ্ধতিতে করে? দুই নম্বর পদ্ধতিতে করে। তিন নম্বর পদ্ধতি, পরকালের বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। গড়ে কত আয়াত? 2000 আয়াত। 2000 আয়াত তো বাকি রাতে তেলাওয়াত করা শেষ করা যাবে না। এর মধ্যে এক দুইটা আয়াত আপনাদের শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ বিরোধী কাজ করো তাহলে সেই দিন তোমাদের কি দশা হবে? যেই দিনের সিনারি দেখে শিশুরা বিদ্ধ হয়ে যাবে। কোন দিনটা? কিয়ামতের দিন। আল্লাহ বলেন, কিয়ামতের দিনের দৃশ্য দেখলে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহা আন-নাস ইত্তাকূ রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের মাঠের ভয়াবহ অবস্থাটা কেমন হবে? হাসরের মাঠের ভয়াবহ অবস্থা এমন হবে, কোন গর্ভবতী নারী যদি হাসরের মাঠের অবস্থা দেখত, দেখা মাত্র ভয়ে ভীত হওয়ার কারণে তার গর্ব খসে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন কুলের শিশুর মা যদি হাসরের মাঠের সিনারি দেখত, তার কুলের শিশুর কথা ভুলে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাসরের মাঠের মানুষগুলিকে আপনি মাতাল দেখবেন। মাতাল আসলে মাতাল নয়, আল্লাহর আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা মাতাল রাখার ধারণ করবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাবে সাধ্য মানুষ। আরশের ছায়ার নিচে ছায়া হবার দরকারটা কি সেটা বোঝার জন্য হাসরের মাঠের আরেকটু অবস্থা বুঝার চিন্তা করুন। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান সূর্যের মধ্যে যে পরিমাণ হিট আছে, কিয়ামতের সময় সেই সূর্য ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ পশু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে। আবার নূতন ভাবে যখন মানুষগুলি জিন্দা হয়ে হাসরের মাঠ তৈরি হবে, সেখানে যখন মানুষগুলি জিন্দা হয়ে দাঁড়াবে, সূর্যটা আবার নূতন ভাবে বানাবে, সূর্যটা আবার নূতন ভাবে বানাবে। আল্লাহ রাসূল বলেন, বর্তমান সূর্যের মধ্যে যে পরিমাণ হিট আছে, হাসরের মাঠে যে আল্লাহ সূর্যটা আবার নূতন ভাবে বানাবেন, ওই সূর্যটার মধ্যে বর্তমান সূর্যের চেয়ে 70 গুণ বেশি হিট হবে। কি পরিমাণ বেশি হিট হবে? 70 গুণ বেশি হিট হবে। বিজ্ঞানীরা বলে এই সূর্যটা আছে পৃথিবীর থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। হাদিস শরীফে আছে, সেই 70 গুণ বেশি হিট বিশিষ্ট সূর্যটাকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখাও। কত দূরের সূর্য? কত দূর? 9 কোটি মাইল দূরের সূর্য 9 ইঞ্চি উপরে। কেমন সূর্য? কেমন? বর্তমান সূর্যের হিট থেকে 70 গুণ বর্ধিত হিট আকারে হাসরের মাঠের মানুষের মাথার 9 ইঞ্চি উপরে লাগাও। এমত অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি কলিজাফাটা পিপাসু অবস্থায় থাকবে। যে পিপাসার কারণে মানুষের কলিজা ফাটে ফাটে অবস্থা হয়, সেই অবস্থা ধারণ করবে হাসরের মাঠের মানুষগুলি। এমত অবস্থায় আমার কথা বলতে থাকলে একটু বলুন তো, ছায়ার দরকার হবে স্বাভাবিক দরকার হবে তার গুরুত্বপূর্ণ দরকার হবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই উত্তপ্ত সূর্যের নিচে যে হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে, আল্লাহর রাসূল বলেন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। তখন রাসূল বললেন হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ হাসরের মাঠে একের সামনে অপর উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো লজ্জার কথা। রাসূল বলেন হে আয়েশা, হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখে মানুষ হা করে উপরের দিকে তাকাইয়া দাঁড়াবে, 50,000 বছরের ভিতরে এক সেকেন্ডের জন্য কৃষ্টি নিচের দিকে নেওয়ার মতো সাহস হবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কার পরনে কাপড় আর কে উলঙ্গ, সেই কথা চিন্তা করার সময় পায় তার। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা প্রশ্ন না করা হবে। বুঝে থাকতে বলুন নতুন কি বলেছেন, হাসরের মাঠে প্রতিটি আদম সন্তানকে কত নামস্ত করা হবে, পাঁচটা। প্রথম প্রশ্ন, দুনিয়ার জীবন কোন কালে বিলীন করেছ? দুই নম্বর প্রশ্ন, যৌবন কালে কি করেছ? তিন নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনে যত মাল হাসিল করেছ হালাল উপায়ে না হারাম উপায়ে? চতুর্থ প্রশ্ন, দুনিয়ার উপর যত মাল খরচ করেছ হালাল কাজে না হারাম কাজে? পঞ্চম প্রশ্ন হবে, আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ এর মধ্যে কি পরিমাণ আমল করেছ? রাসুল বলেন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত হাসরের মাঠে একটি আদম সন্তান নড়াচড়া করতে পারবে না, স্থানান্তরিত হতে পারবে না। এইরকম উত্তপ্ত সূর্যের নিচে উলঙ্গ অবস্থায় ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলবাতানা, 50,000 বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। বুঝে থাকতে বলুন আল্লাহ কোরআনে বলেছেন হাসরের মাঠে উলঙ্গ মানুষগুলি উত্তপ্ত সূর্যের নিচে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কেন আজকে আমাদের এশার নামাজ 10:30 হবে, ইনশাল্লাহ 10:30 আজকের জন্য শুধু এশার নামাজ হবে। পঞ্চাশ হাজার বছর পর্যন্ত উত্তপ্ত সূর্যের নিচে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে সমস্ত মানুষকে। হাসরের মাঠের অবস্থা বুঝে থাকে বলুন, তখন কি ছায়ার দরকার হবে না? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কঠিন হাসরের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 জন মানুষকে ছায়া দেওয়া হবে, এর মধ্যে একদল যারা যৌবন কাল থেকে আল্লাহর এবাদতে লিপ্ত হইয়া যায়। আমার কথা বুঝতে থাকলে বলুন, কাল হাসরের মাঠে কঠিন হাসরের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাইতে হইলে আমাদের বার্ধক্য আসলে পরে এবাদত শুরু করবো, আমরা যৌবন কাল থেকে এবাদতে লিপ্ত হব। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, এই সমস্ত আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে কোন বিধান দিলেন না নসিহত করলেন? এটা কোন পদ্ধতির? তৃতীয় পদ্ধতি, পরকালের বিবরণ দিয়ে নসিহত। 30 পারা কোরআনের প্রায় 6,000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের নসিহত করেছেন দুনিয়ার মানুষকে। একটা কুদরতের বিবরণ দিয়ে নসিহত, একটা অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে নসিহত, আর একটা পরকালের বিবরণ দিয়া নসিহত। এই 3 প্রকারের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা ভিতরেও করেছে। সুতরাং সূরাতুল ফাতিহা 30 পারা কোরআনের কি হইল? 30 পারা কোরআনের ফাউন্ডেশন হইল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে আসাতুল কোরআন নামে নামকরণ করেছেন। কোরআনের ফাউন্ডেশন 30 পারা কোরআনের ফাউন্ডেশন এই কোরআন। আলোচনা ধারাবাহিক ভাবে চলতেই আছে। বেশ কয়েকদিন যাবৎ সুরাতুল ফাতিহার বিভিন্ন নাম মানের অর্থ এবং নামের তাৎপর্য সম্পর্কে আলোচনা চলছে। ইনশাআল্লাহ এই আলোচনার ধারাবাহিকতা আগামী প্রোগ্রামগুলিতেও চালু থাকে। আপনারা যারা ধারাবাহিকভাবে আলোচনাগুলি শুনতে চান প্রোগ্রাম লিস্ট থেকে যথারীতি প্রোগ্রামগুলিতে হাজির থাকবেন ইনশাআল্লাহ। আলোচনা চলতে থাকে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পবিত্র কোরআনের সুরাতুল ফাতিহার নামগুলির অর্থ এবং তাৎপর্য যা শুনবার শোনাবার তৌফিক দিলেন, সেই অনুপাতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শ্রোতৃবৃন্দ।